بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ويل للمطففين দুর্ভোগ তাহাদের জন্য যারা মাপে কম দেয় الذين اذا اكتالوا على الناس يستوفون যারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয় أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ উহারা কি চিন্তা করে না যে উহারা পুনরুত্থিত হইবে লিয়াউমিন আযীম মহাদিবসে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন কখনো না পাপাচারীদের আমল নামা তো সিজ্জিনে আছে ওয়ামা আদরাকা মা সিজ্জিন সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম ওয়া চিহ্নিত আমল নামা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারীদের আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন যারা কর্মফল দিবসকে অস্বীকার করে ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম কেবল প্রত্যেক পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী উহা অস্বীকার করে إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা পূর্ববর্তীদের উপকথা كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ কখনো নয় বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জং ধরাইয়াছে না অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ তৎপর বলা হইবে ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّينَ অবশ্যই পুণ্যবানদের আমল নামা ইল্লিয়েনে ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন ইল্লিয়েন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম উহা চিহ্নিত আমল নামা ইয়াশহাদুহুল মুকাররাবুন যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত তাহারা উহা দেখে إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ পুণ্য বান গন্ত থাকিবে পরম স্বাচ্ছন্দে عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ তুমি তাহাদের মুখমণ্ডের স্বচ্ছন্দের দীপ্তি দেখিতে পাইবে ইউসকাউনা মির রাহীকিন মাখতুম তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করানো হইবে। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। ওয়া মিজাজুহু মিন তাসনিম, উহার মিশ্রণ হইবে তাসনিমের। عَيْنَي يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ, ইহা একটি প্রস্রবণ যা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করে। إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ, যাহারা অপরাধী তাহারা তো মুমিনদেরকে উপহাস করিত। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ, এবং উহারা যখন মুমিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত। وَإِذَا انْقَلَبُوا إِلَى أَهْلِهِمْ قَلَبُوا فَكِهِينَ, এবং যখন উহাদের আপনজনদের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ, এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত ইহারাই তো পথভ্রষ্ট। وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ, উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠানো হয় নাই। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ, আজ মুমিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে। عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ, সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া। هل ثوب الكفار ما كانوا يفعلون, কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো।